বাইরে দরজা সুন্নত হয়ে গেছে ভিতরে চলে আসেন, বাইরে বসা যাবে না, ভিতরে ভরে ফেলেন আগে তারপর বাইরে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين وعن مالك بن أنس أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم أمرين لم تضلوا ما مسكتم بهما كتاب الله سنة نبيه رواه في الموطأ بإسناد معضل ولكنه حسن بشواهده كما قال الشيخ الألباني যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক নিজে কোরআন প্রেরণ করেছেন এবং নিজে শপথ করে এই কথাটি বান্দাকে শোনাচ্ছে। সৃষ্টিকর্তা সবসময় সৃষ্টির শপথ করেন আর সৃষ্টি সবসময় স্রষ্টা আল্লাহর শপথ করেন। সৃষ্টি কখনোই সৃষ্টির শপথ করতে পারে না, এটা নিষেধ। বজ্র শপথ, অগ্নি শপথ, বাপের শপথ, দাদার শপথ, এগুলো নিষিদ্ধ, কারণ এগুলো সৃষ্টি। সৃষ্টি কখনো সৃষ্টির শপথ করতে পারে না। আল্লাহ সবার উপরে, তিনি সৃষ্টিকর্তা, তাই তিনি কার শপথ করবেন? তিনি শপথ করেন সৃষ্টির। তাই কোরআনে অসংখ্য জায়গাতে শপথ পাবেন সৃষ্টির শপথ। এখানে আল্লাহ এমন একটি বিষয়ের শপথ করেছেন যেখানে আর কোনো ফাঁক রাখেন নাই, কারণ একটি বড় বিষয়ের উপরে শপথ তাকে করতে হচ্ছে এখানে। তিনি জানতেন একদিন মানুষ এ কোরআনকে অবিশ্বাস করবে, অস্বীকার করবে। তাই এখানে সূর্য চন্দ্র নক্ষত্রের শপথ করেন নাই, যেমন অত্তুর একটা তুর পাহাড়ের শপথ, ওয়াশামসি ওয়াদুহাহা সূর্য এবং তার কিরণের শপথ, ওয়াল কামারে ইযা তালাহা চন্দ্র এবং তখন যখন সে উদিত হয় তার শপথ, বিভিন্ন জায়গাতে এমনি করে করে আসমায়ে জাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, সব জায়গায় সৃষ্টির শপথ হয়েছে সারা কোরআনে। কিন্তু এখানে এমন একটি বিষয়ের শপথ করা হচ্ছে যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, আর সেজন্য অতীব গুরুত্বপূর্ণ শপথ এখানে এসেছে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়ামা লা তুবসিরুন, এই হল শপথ। আমি কসম করছি ওইসব বস্তুর যা তোমরা চোখে দেখো, ওমা লা তুবসিরুন, আর যা তোমরা চোখে দেখো না। এটা সামগ্রিক বিষয়, চোখে দেখা এবং চোখের না দেখা অদৃশ্যে যত বস্তু আছে সবগুলি ধরা পড়ল এখানে। সূর্য ধরা পড়ল চোখে আমরা দেখি, চন্দ্র ধরা পড়ল চোখে দেখি, আসমান ধরা পড়ল আসমান চোখে দেখি, আর দেখি না তো কত জিনিস তাতে ঠিক নাই। এটা সামগ্রিক কসম করে আল্লাহ বলছেন এমন একটি বিষয়ের উদ্দেশ্যে যে বিষয়টি সমগ্র বিশ্ব মানবতার শুধু নয়, ভূমণ্ডল এবং নবমণ্ডলে আল্লাহ প্রেরিত সবচাইতে বড় বিষয় যেটি হল আল্লাহর কালাম। সেই বিষয়ের কসম করার জন্য তিনি এমন একটি ভাষা বেছে নিয়েছেন যার উপরে আর কোনো ভাষা হয় না। আমি শপথ করছি যা তোমরা দেখো, অর্থাৎ দৃশ্য বস্তুর এবং অদৃশ্য বস্তু সকলের সবকিছু শপথ করে আমি বলছি, ইন্নাহু লাকাউল রাসূলিন করিম, যে কোরআন আমরা পাঠিয়েছি এটা আমার প্রেরিত রসুল জিব্রিলের অথবা মুহাম্মাদের কথা, তাদের বানোয়াট কথা নয়, আমি যা পাঠিয়েছি তাই তারা মানুষকে বলেছে। ওয়ালা বিকাউলি শায়ের, এটা কোনো কবির কাব্য নয়, কালিলাম্মা তুমিনুন, কিন্তু তোমরা খুব কমই বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণক ঠাকুরের গণনা নয়, কালিলাম্মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই বিশ্ব চরাচরের পালনকর্তা যিনি তার পক্ষ থেকেই এটা অবতীর্ণ হয়েছে। এই কথাটা বলার জন্য কতটা শপথ করলেন তিনি আপনাকে চিন্তা করুন। অন্যত্র তিনি বলছেন, অত্তুর ও কিতাবে মস্তুর ফি রক্তে মনসুর, তুর পাহাড়ের কসম করে বলছি এই কিতাব সুলিখিত, ফি রক্তে মনসুর এবং প্রশস্ত পত্রে লিখিত, অর্থাৎ এই কিতাব সারা বিশ্বে বিস্তৃতি লাভ করবে, কোথাও এটাকে কেউ ঠেকাতে পারবে না। অন্যত্র হামিম সাজদে 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াতিহিল বাতল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ, যে কিতাব হে মানব জাতি তোমাদের কাছে আমরা পাঠিয়েছি, এই কিতাবে কোনো বাতিলের প্রবেশাধিকার নাই, সামনে থেকে বা পিছন থেকে, বরং এটি অবতীর্ণ হয়েছে মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত সত্তা আল্লাহর পক্ষ থেকে। সূরা আল আনআম 114 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়া আস-সামিউল আলীম, তোমার প্রভুর প্রেরিত এই কোরআন এটা সততা এবং ন্যায়পরায়ণতা দ্বারা পরিপূর্ণ, এই কোরআনের একটি হরফ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কিয়ামতের দিন আল্লাহ রসুল দুঃখ ভারাক্রান্ত মনে আল্লাহর সামনে কৈফিয়ত দিবেন, আমার উম্মত ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, হে আল্লাহ তুমি আমাকে দায়ী করো না, কারণ ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকান পড়ে দেখুন, আমার যে কওম দেখে আসছিলাম দুনিয়াতে এরা কোরআন পরিত্যাগ করেছিল বলে এদের অধঃপতন হয়েছে, যদি কোরআনকে ধরে রাখত এদের অধঃপতন হত না। হরিবংশ শতকের বিশ্বখ্যাত দার্শনিক কবি মহাকবি ইকবাল তাই দুঃখ করে বলেছিলেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আজ ও জলীল ও খার হুয়ে তারকে কোরআন হোকর, এক সময়ে মুসলিম জাতি সারা বিশ্বে সম্মানিত ছিল, আজ অসম্মানিত নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে কোরআন পরিত্যাগ করার কারণে। কোরআন যে কি জিনিস, যারা কোরআন প্রথম পেয়েছিল তারাই বুঝেছিল, কোরআনের সবচেয়ে বড় শত্রু যারা তারাই কোরআনকে প্রশংসা করেছিল। রাতের অন্ধকারে আল্লাহ রসুলের জানি দুশ্মন আবু সুফিয়ান, আবু জাহল, আখনাস বিন শারিক একে অপরকে না জানিয়ে গোপনে তাহাজ্জুদের সালাতে কোরআন পাঠরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর তেলাওয়াত শুনতেন। গোপনে, কেউ কাউকে বলতে দিত না, কোরআনের আকর্ষণ এত বেশি, অতি বড় শত্রুর অন্তর পর্যন্ত চুম্বকের মধ্যে টেনে নিয়ে আসে। সারাদিন রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত, আর রাতের অন্ধকারে লুকিয়ে রসুলের মুখ থেকে কোরআন শোনার জন্য আবার পালিয়ে পালিয়ে যেত। একদিন ধরা পড়ে গেল আশরাক বিন শারিকের কাছে, বুড়া মানুষ, সকালবেলা লাঠি দিয়ে ঠকঠক করে হাঁটতে হাঁটতে চলে গেছে আবু সুফিয়ানের বাড়িতে, আবু সুফিয়ান কোরআন তো শুনেছ, আমি টের পেয়েছি, কি মনে করছো তুমি? আবু সুফিয়ান পরিষ্কার বলে দিল, এই কোরআনকে ঠেকানোর ক্ষমতা আমার নাই, বিশ্বাস করি কিন্তু মানতে পারি না, কেন তা তো বুঝতেই পারছো, আমি নেতা, ওকে মেনে নিলে ওই নেতা হয়ে যাবে, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী হোক আমি চাই না। এবার চলে গেলেন বৃদ্ধ আশরাক বিন শারিক আবু জাহালের বাড়িতে, আবু জাহাল রাতের বেলায় কোরআন তো শুনেছ, কি মনে করছ? আবু জাহাল বলছে, আমি কি কোরআন বুঝি না মনে করো? বুঝি বলেই তো গোপনে গোপনে শুনতে যাই, কিন্তু তুমি তো জানো মোহাম্মদ জন্মগ্রহণ করেছে আব্দে মানাব গোত্রে, আর আমি জন্মগ্রহণ করেছি বনি মখজুম গোত্রে, আমার গোত্রে নবী আসেনি, ওদের গোত্রে নবী এসেছে, ওদের সঙ্গে আমাদের এই গোত্রীয় হিংসা যুগ যুগ ধরে, যদিও ওরাও কোরাইশ আমরাও কোরাইশ কিন্তু গোত্রীয় হিংসা আমাদের মধ্যে আছে, আর এই কারণে আমি মোহাম্মদকে মেনে নিতে পারি না, কিন্তু যে কোরআন এসেছে এটা নিঃসন্দেহে আমি বিশ্বাস করি। এইগুলো কি প্রমাণ করে? হিংসুকরা কোরআনের সত্যতাকে স্বীকার করে কিন্তু কোরআনকে মানে না দুনিয়াবি স্বার্থের কারণে, কোরআনের সত্যতার ব্যাপারে কোন মানুষেরই কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের শত্রুতার ব্যাপারে সবচেয়ে যে কারা হিংসুক এই বিষয়টা আল্লাহ রাসূল বলে গেছেন। সুরা ফাতিহা নাজিল হলে প্রথম সুরা কোরআনের পূর্ণাঙ্গ সুরা প্রথম নাজিল হয়েছে সুরা ফাতিহা, মক্কায় থাকতেই আল্লাহ রাসূল বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শেষের এই অংশটা কারা? আল্লাহ তুমি আমাদেরকে ওদের মতো করো না যারা অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, কারা তারা? আল্লাহ রাসূল বলছেন, হুমুল ইহুদ ওয়ান নাসারা, ওরা হচ্ছে ইহুদি এবং নাসারারা। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم আল্লাহ আয়াত নাজিল করলেন, মনে রাখো হে উম্মতে মুহাম্মদী, ইহুদি নাসারা কশিন কালও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, অলান্তরদা কখনোই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতহুম যতক্ষণ তোমরা নিজেরা তাদের দলভুক্ত না হও। সূরা বাকারা 102 আয়াত পড়ে দেখেন, কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক এটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ তোমরা ইহুদি নাসারাকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না, বন্ধু বা অভিভাবক রূপে গ্রহণ করো না, বাদুহুম মিন বাদ, ওরা একে অপর থেকে ওরা এক, খবরদার সবাই কিন্তু তোমাদের বিরুদ্ধে এক। আল্লাহ অসংখ্য জায়গাতে এর কোরআনে বর্ণনা দিয়েছেন, হতভাগা মুসলমান এগুলো খেয়াল করে নাই, আর সেজন্য যুগে যুগে ইহুদিন আসারদের চক্রান্তে আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছি, আমাদের রাজনৈতিক শক্তি খিলাফতকে ধ্বংস করেছি, এখন বিভক্ত 57টি মুসলিম রাষ্ট্র দুর্বল খোড়া ল্যাংড়া রাষ্ট্র নিয়ে আমরা চলাফেরা করছি, আমাদের অভিভাবক হচ্ছে এখন খ্রিস্টানরা, তারা ঋণ দিলে আমরা খাই, না হইলে না খেয়ে থাকি, এই অবস্থায় আমরা পৌঁছে গেছি। এখন রাজনীতি করছি তার মানে কে কত বেশি খ্রিস্টানদের বশংবদ, এটারই প্রতিযোগিতা হয়, মাথা টুপি থাকা দাড়ি থাকা না থাক সমান সবার একই চরিত্র হয়ে গেছে, ইহুদিন আসারা গোলামি দেখে কত বেশি পারঙ্গ, একটার পর একটা আঘাত তারা দিতেই আছে। গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ্যভাবে নিউ ইয়র্ক সিটিতে তথাকথিত যাজক মানে আবেদ, যিনি সবসময় উপাসনায়রত থাকেন, সে পাদ্রি টেরি জোন্স প্রকাশ্যভাবে কোরআন পুড়িয়ে দিল, হুমকি দিল আরো পড়াব, প্রেসিডেন্ট ওবামাকে মুসলমানরা আবেগে বলে মুসলমান, ওবামা বারাক হুসাইন ওবামা, হুসাইন বললে আমরা খুব খুশি, হুসাইনটা ইসলামী শব্দ, হুসাইন সাহেব তার কিছুই করেন নাই, এক বছর চলে এসে আবার সেপ্টেম্বর এসছে, সেদিন যদি টেরি জোন শাস্তি পেত আজকে পুনরায় শ্যাম বালিশ এক পাপাত্তা ইহুদি আমেরিকায় বসে ইসলাম এবং ইসলামের নবীর নামে সিনেমা তৈরি করার দুঃসাহস দেখাতে পারত না, সে এখন ইসলামকে বলছে ক্যান্সার, ইসলামের প্রথম দিনে অনুসারী মুসলমান তিনি হয়েছে গাধা, সিনেমার এগুলো এক একটা চরিত্র, আর রসুলকে এত নিকৃষ্ট ভাষায় নিকৃষ্ট নোংরা চরিত্র হিসেবে দেখিয়েছে যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, সারা বিশ্বে তোলপাড়া শুরু হয়ে গেছে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রত্যেক কর্মেরই প্রতিক্রিয়া থাকতেই হবে, আপনি আগুন দিলে গায়ে জ্বালা করবে, পানি দিলে গায়ে ভিজে যাবে, এটা স্বাভাবিক কথা, আপনি কোরআন পড়াবেন রসুলকে আজেবাজে ভাষা বলবেন ইসলামকে ক্যান্সার বলবেন, আর মুসলমানরা বসে বসে গেলে দোয়া দরদ পড়বে নাকি, হ্যাঁ আল্লাহ তুমি ওদের গজব নাজিল করে বলে চুকে বসে থাকবে, যে লিবিয়াকে এই আমেরিকা ধ্বংস করেছে ভেবেছিল লিবিয়া আমার পকেটে চলে আসছে, সেই লিবিয়াতেই আমেরিকান রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে আরো তিনজনকে ওই সাথে, এখন বারাক হোসেন ওবামা লাভ দূর, আরে সর্বনাশ, লিবিয়ায় আমার রাষ্ট্রদূতকে হত্যা করল, খেপে আগুন, এখন খুব উপদেশের বাণী শোনাচ্ছেন রাষ্ট্রদূতকে হত্যা করা অপরাধ, আমরা এর প্রতিশোধ নেব, তাই একেবারে বড় বড় দুই রণতরী পাঠিয়েছেন সেখানে, যদি আগের দিন প্রতিশোধ নিতেন আজকে আপনার রাষ্ট্রদূত মরত না, কিছুই হতো না, ইসলাম মুসলমান এবং কোরআন এই তিনটি বিষয়ে মুসলিম উম্মার কাছে সবচাইতে প্রিয় জিনিস, আমরা ইসলাম পুরোপুরি ফলো করতে না পারি কিন্তু ইসলামের নামে কেউ কথা বললে কেউ মুসলমান চুপ করে বসে থাকবে এটা তো চিন্তা করা যায় না, কারণ ইসলাম মানুষের বানানো কোন ধর্ম নয়, কোরআন মানুষের তৈরি কোনো কাব্যগ্রন্থ নয়, গদ্য গ্রন্থ নয়, এটাকে গদ্য না পদ্য আজ পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয় নাই। কোরআন বর্তমান বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ, পুরা হিন্দু এবং খ্রিস্টান ইহুদি জগৎকে মুসলমানরা চ্যালেঞ্জ করতে পারে ইচ্ছা করলে, যে দেখাও তোমাদের ধর্মীয় গ্রন্থ কতজন লোকে পড়ে আর মুসলমানদের কোরআন কতজন লোকে পড়ে। বিখ্যাত খ্রিস্টান দার্শনিক একটা গ্রুপ করে তারা এটার উপরে রিসার্চ করেছেন, করে তারা অবশেষে বলতে বাধ্য হয়েছেন যে বর্তমানে প্রতিদিন শুধু সুরায়ে ফাতেহা যত অধিক সংখ্যকবার পঠিত হয় বিশ্বের কোন ধর্মগ্রন্থে এত বেশি পঠিত হয় না, শুধু সুরায়ে ফাতেহা। তাই এটা আমাদের রিসার্চ না, খ্রিস্টানদের রিসার্চ। প্রখ্যাত ইভাঞ্জেলিস্ট গেলপি বলে ফেলেছেন যে 2050 সালের মধ্যে সারা বিশ্বে কোরআনের অনুসারী হয়ে যাবে। তারাই বলতেছে আমাদের কোন দরকার পড়ে গেছে। আরো তিনি সুন্দর মন্তব্য করেছেন, নিজে কিন্তু খ্রিস্টান শুধু এভাঞ্জেলিস্ট, অর্থাৎ ইঞ্জিলের ব্যাপারে তিনি অভিজ্ঞ এক্সপার্ট। তিনি বলছেন বর্তমান পৃথিবীতে যত ধর্মীয় গোষ্ঠী আছে খ্রিস্টানদের চাইতে ধর্মে অজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই। এটা আজীব কথা শুনলাম। আস তাদের ধর্মগ্রন্থ জানলেই তো ধর্মে বিজ্ঞ হবে। ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞ জাতি খ্রিস্টানদের চাইতে পৃথিবীতে একটা জাতিও নাই। আর তারাই কোরআন সম্পর্কে বাজে কথা বলে। কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি হরফ পড়লে দশটা নেকি পাওয়া যায়। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেটা পড়লে আল্লাহ পাক তার জন্য খুশি হয়ে নেকি দান করে থাকেন। এটা কোরআনেরই ক্রেডিট। বুঝেন আর না বুঝেন, শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলুন, 19টা হরফে 190টা নেকি উনি পেয়ে যাবেন। শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলুন, প্রতিটি হরফে 10টা নেকি পাবেন। রমজান মাসে পড়লে তো 700 নেকি হয়। পৃথিবীর কোন গ্রন্থে এই ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। কোরআন এত দ্রুত মানুষের অন্তর জয় করে, শুনলেন তো একটু আগেই, সবচেয়ে বড় কাফেররা পর্যন্ত কোরআনের সামনে মাথা নত হয়ে গেছে। আল্লাহ রসুল একদিন কাবা চত্বরে বসে সুরা নজম পড়ছিলেন, নজম তখন নাজিল হয়েছে। সুরা নজমের শেষ আয়াতে সেজদা আছে, আল্লাহ রসুল শেষ আয়াত পড়েই সেজদা পড়ে গেছেন। উপস্থিত যত মোশরেক নেতা ওই কাবা চত্বরে ভর্তি ছিল তখন, আপনারা হজের সময় দেখেন না কিভাবে লোক থাকে মাতাফে, এই লোকগুলো সবাই সেজদা পড়ে গেছে, এই একটাও বসছিল না। তারা কিন্তু একটাও মুসলমান ছিল না। একটা বুড়া সে কিছু মাটির কপালে দিয়ে বলছে আমার জন্য এই মাটি যথেষ্ট, মানে সেজদা করেনি, মাটি তুলে তাও ঠেকাইছে। বুখারী শরীফে এসছে এই বুড়াটা হল সবচেয়ে বড় কাফের উমাইয়া বিন খালাফ, যে বদর যুদ্ধের সময় পড়েছে। আর যারা সেজদা ওদিন করেছিল পরবর্তীতে সবাই আল্লাহর ইচ্ছায় মুসলমান হয়ে গেছে। কোরআন এমন জিনিস, কোরআন যে পড়বে তার হৃদয়ের মধ্যে দাগ কাটবে। বলুন তো, আপনার তো বাঙালি, জাতীয় কবি আমাদের নজরুল ইসলাম, নজরুল কয়টা কবিতা আমাদের মনে আছে? বাংলায় যারা এম এ পাস করেছেন তারা কি নজরুলের 5টা কবিতা মুখস্থ করতে পারবেন? একটা মুখস্থ আসলে আমার বিশ্বাস হয় না। যদি থাকেও যদি তো 2-4 লাইন থাকবে, পুরো কবিতাকার মুখস্থ আছে এমন পাওয়াই যাবে না। অথচ কোরআন মুখস্থ নাই এমন মুসলমান পাওয়াই মুশকিল হবে। কিছু না যেমন সুরা ফাতেহা জানে এমন মুসলমান সম্ভবত একটাও খুঁজে পাওয়া যাবে না, যে হিরোইনকার শব্দ সুরা ফাতেহা জানে। বিশ্বের সমস্ত ধর্ম গোষ্ঠীর কাছে চ্যালেঞ্জ আমাদের, যে কোরআন আমাদের বুকের মধ্যে আছে, একে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো মানুষের নাই। বোমা মেরে মানুষ হত্যা করা যাবে, কোরআন হত্যা করা যাবে না। পৃথিবীর কোরআন শুনেছে প্রথম একজন ব্যক্তি, তিনি মহিলা, তিনি মা খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূল এসেই তাকেই প্রথম শুনিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এই পাঁচটি আয়াত। পৃথিবীর প্রথম কোরআনের শ্রোতা হচ্ছেন একজন মা, আর সেই একজন মহিলার মাধ্যমে সারা বিশ্বে শত কোটি ঊর্ধ্বে মানুষ আজকে কোরআনের অনুসারী, পাঠক এবং অনুগ্রাহক। অথচ তোমাদের কাছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হাজার হাজার আছে, তোমাদের ইনজিল কেন দুনিয়ার মানুষ জানতে পারে না? পৃথিবীতে কোরআনই একমাত্র গ্রন্থ যার একটি বর্ণ হরফ পর্যন্ত পরিবর্তন হয় নাই, অথচ ইনজিল আসল কোন খবরই নাই, কোন জামানায় পরিবর্তন হয়ে গেছে হিসাব নাই। আর এখন তো আসল ইনজিল কোন খবরই নাই, কিচ্ছু নাই। কারণ আল্লাহ পৃথিবীর বুক থেকে মাত্র একটা ধর্মগ্রন্থের দায়িত্ব নিজে নিয়েছেন। সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই কোরআন নাজিল করেছি, আমরাই কোরআনের হেফাজতকারী। বাস এক চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে হয়ে আছে, এজন্য কোরআনকে নষ্ট করার চেষ্টা বহু লোকই করেছে, কিছুই করতে পারে নাই। গত কয়েক বছর আগে বৈরুতের নাম করা প্রকাশক সংস্থা দারুল ফিকির, বলা হয়ে থাকে এরা আমেরিকা ঘেঁষা, তারা খুব সুকৌশলে কোরআনের মধ্যে দুই জায়গায় দুটো বর্ণ পরিবর্তন করেছিল, পরের দিনই ধরা পড়ে গেছে, একবার দেরি হয়নি, পরের দিন ধরা পড়ে গেছে। শেষে তারা বলতে বাধ্য হল, আমরা চেষ্টা করছিলাম দেখি কোরআনকে একটু কিছু করা যায় কিনা, তো মুসলমানের অন্তর যে কোরআন লুকিয়ে আছে ওখান থেকে তো একটু পালানোর উপায় নাই, এখানে ভুল দেনন্দ ধরে ফেললে মুসলমানরা কোথায় যাবে, অত সহজ। খ্রিস্টান সম্রাট নাজাশি, আসাহামা নাজাশি, সে যুগের বারাক ওবামা ধরতে পারেন, তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না তখন। তার দরবারে নির্যাতিত মজলুম মুসলমানরা জাফর আবু তালেবের নেতৃত্বে আশ্রয় প্রার্থী হিসেবে তার দরবারে হাজির হয়েছেন, আর তাদের বিরুদ্ধে আবু সুফিয়ানের গ্রুপ চলে গেছে তাদের বিরুদ্ধে বলার জন্য। আবু সুফিয়ানের প্রতিনিধি দলের কাছে বক্তব্য শুনলেন সম্রাট নাজাশি। এবারে বললেন, ঠিক আছে, তোমাদের কথা শুনেই শুধু হবে না, ওদের কথা শুনতে হবে, আমি ন্যায় বিচারী, আমি অন্যায় বিচার করতে পারি না, ডাকো ওদের, কে এসছে ডাকো। তাদের পক্ষ থেকে এলেন হযরত আলীর ভাই জাফর ইবনে আবি তালেব। বলো বাবা, তোমাদের কি বক্তব্য? যে আমরা মুসলমান। কেন মুসলমান হলে? বলে আমাদের কাছে একজন নবী এসেছেন, তিনি কি বলেন? জাফর বলেন, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর কি বলেন? তিনি নিজেকে নবী দাবি করে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল। তিনি কি নিয়ে এসছেন? তিনি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসছেন, কোরআন তার নাম। কি আছে সেখানে? কিছু শুনল, চলে গেল। পরের দিন আবার এসছে ওই আবু সুফিয়ানের গ্রুপ, সেদিন খুব বুদ্ধি খাটিয়েছে, আজকে এমন কথা বলবো যেন সম্রাট নাজ্জাশি খেপে গিয়ে ওদেরকে শূলদণ্ড দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করে। এসে বলল, হে সম্রাট, আপনি জানেন না এরা মা মরিয়াম সম্পর্কে বাজে কথা বলে, এরা বলে মরিয়ামের বাপ নাই, এমনিতেই হয়েছে যারস সন্তান, কত খারাপ কথা বলে জানেন আপনি? এ বললেন খ্রিস্টানা খেপে যাবেই, ঠিক সেই কথাটাই বলেছে। ওদের সরিয়ে দিয়ে আবার ডেকে নিয়ে এসে পরে দিলে, বাবা বলো, আমাদের খ্রিস্টান, আমাদের ধর্ম মূল হচ্ছেন মরিয়াম এবং ঈসা, বলো তাদের সময় তোমার বক্তব্য কি? জাফর তো সিরাত ইবনে হিশামে আলোচনা এসেছে, জাফর তখন ভয় পেয়ে গেলেন যে এটা যদি বলি তাহলে আজকে আমাদের শেষ। কিন্তু হঠাৎ তখন এমন সাহস চলে এলো জাফর, বলছে এই সাহস যে কোথায় গেল আমি জানি না, আমি চিন্তা করলাম আমি মুসলমান হয়েছি সত্য বলার জন্য, মিথ্যা বলার জন্য মুসলমান হয় নাই, আমার হায়াত আমার মউত আল্লাহর হাতে, অতএব আমি সত্য বলবো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে বাঁচাবেন, ইচ্ছা করলে আমাকে মারবেন, আমি মিথ্যা বলতে পারবো না। শুরু করলেন সূরা মরিয়াম, اذكر في الكتاب مريم اذ انتبذت من اهلها مكانا شرقيا, শুরু হয়ে গেল। শেষে যাই বলছে, ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه تمترون, শেষ করে দিলেন। শুনতে শেষ পর্যন্ত যেতে হয়নি। বাদশাহ নাজ্জাশী সিংহাসন থেকে নেমে এসে জাফরের পাশে বসে গেলেন, চোখের পানিতে সমস্ত কাপড় ভিজে গেছে, উপস্থিত যতগুলো পাদ্রী পোপ ছিল প্রত্যেকেই ঝরঝর করে কাঁদছে। আর সেখানে একটা ছোট ছড়ি উঠিয়ে বাদশাহ নাজ্জাশী বলছেন, হে জাফর, তুমি যা বলেছ আমি জানি যে ঈসা এর চাইতে এই লাঠির মতো সামান্যতম কিছুই বেশি ছিলেন না, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত নবী ছিলেন, মরিয়াম আল বতুল, মরিয়াম নিঃসন্দেহে সতীসাধ্বী মহিলা ছিলেন, কিন্তু তিনি আল্লাহর বিশেষ কলেমা বিশেষ নির্দেশক্রমে সৃষ্টি হয়েছেন, পিতার কোনো প্রয়োজন হয় নাই, তুমি যা বলেছো এটাই সত্য, আমাদের বাইবেলে যা বলা হয় সবই মিথ্যা। ব্যাস একদম হিসাব উল্টে গেল, বলে দিলেন তোমরা থাকবে আমার এই রাষ্ট্রে যতদিন তোমরা চাও। আর আবু সুফিয়ানের ওদেরকে ডেকে নিয়ে বলল, তোমরা যে এক গাদা হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে এসছো সব ফিরিয়ে নিয়ে যাও, আমার রাষ্ট্রের সীমানায় করে তোমরা পা দিবা না। উম্মে সালামা, উম্মাতুল মুমিনীন একজন অংশ আল্লাহ রাসূলের স্ত্রী, উনি তখন ওই আবু সালামার স্ত্রী হিসেবে ওখানে উপস্থিত ছিলেন, এই ঘটনা তিনি প্রত্যক্ষদর্শী। তিনি বলছেন, আমরা বুকটা ধিকধিক করছিল, এই বুঝি আমাদের কতলের হুকুম হয়ে যায়, কিন্তু কতল কি, বরং আমাদেরকে চিরদিনের মতো থাকার জন্য ওনারা নির্দেশ দিয়ে দিলেন। আরো ঘটনা এগিয়ে গেল, তিনি 70 জনকে পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের দরবারে মদিনাতে, দেখেছ তো ইনি কেমন মানুষ। সেখানে তারা গেলে আল্লাহ রসুল তাদেরকে সুরে ইয়াসিন শোনালেন, সুরে ইয়াসিন শুনতে শুনতে ওখানেই সব মুসলমান হয়ে গেল। ফিরে আসছে তারা, হে নাজ্জাশী, এমন কলমা শুনেছি জীবনে শুনি নাই, নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, এবং এই কালামের যিনি বাহক মোহাম্মদ আল্লাহর রসুল। আসহামা নাজ্জাশী চিঠি লিখলেন রসুলের কাছে, আমি ইসলাম কবুল করলাম, আপনার প্রতিনিধি জাফর বিন আবু তালেবের হাতে হাত রেখে বায়াত করলাম, আপনি আমাকে ক্ষমা করবেন। কিছুদিন পরে ইনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রসুল খবর পেয়ে গেলেন, বললেন দেখো, সাল্লু আলা আখিকুম মাতা গায়রা আরদিকুম, তোমরা তোমাদের একজন ভাইয়ের জানাজায় শরীক হও যিনি তোমাদের জমিনের বাহিরে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ খ্রিস্টান রাজা আসামা নাজ্জাশীর জানাজা তোমরা শরীক হও। এটা গায়বী জানাজার দলিল হচ্ছে এই হাদিসটা। তাহলে সে যুগের খ্রিস্টান নেতারা কোরআন শুনে মুসলমান হয়েছিল, এ যুগের খ্রিস্টান নেতা ক্লিন্টন বারাক ওবামারা কোরআন শুনে মুসলমান তো হয়ই না, বরং উল্টা রণতরি পাঠায় হত্যা করার জন্য। পার্থক্য হল কিসের খ্রিস্টান, মুরতাদ বদমাশ সারা বিশ্বে রক্ত ঝরাচ্ছে যারা, বিশ্বের মানবতার শত্রু যারা, তাদের দ্বারা কিছুই হতে পারে না। আসামা নাজ্জাশী খ্রিস্টান হলেও তিনি মানবতার বন্ধু ছিলেন, তিনি অন্যায় বিচার কখনই করেন নাই, সেজন্য আল্লাহ পাক তাকে দিনের পথে হেদায়ত দান করেছিলেন। আর এরা প্রতিদিন মানুষ হত্যা করে আর বলে গণতন্ত্র মানবাধিকার মিথ্যা ভুলিয়া ওড়ায়, এজন্য আল্লাহ পাক এদেরকে হেদায়ত করেন না। কোরআনই একমাত্র গ্রন্থ যে ব্যর্থহীন ভাবে জনগণকে জানিয়েছে, বিশ্ব মানবতার সামনে বলে দিয়েছে, হে মানব জাতি, তোমাদের জন্য একমাত্র অনুসরণীয় দিন হচ্ছে ইসলাম, অন্য কোন ধর্ম আমার কাছে কবুল হবে না। ইন্না দ্বীনা, বলুন ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, এই আয়াতটা প্রত্যেকটা মুসলমান ভাই মুখস্থ রাখবেন, সূরা মায়েদা 19 আয়াত, আলে ইমরান বোধ হয় 19 আয়াত। ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, দ্বীন আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম, আর কোন ধর্ম আল্লাহর কাছে গৃহীত নয়, এটাই মনোনীত দ্বীন। আমার রসুল বলছেন মিশকাত 10 হাদিস পড়ে দেখুন, আমি এসেছি আমার আগমনের খবর শুনে ইহুদি হোক নাসারা হোক যে কোনো মানুষ হোক পৃথিবীতে, যদি আমার উপরে ইমান না আনে, ইল্লা কানা মিনা সাহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী। অতএব হে বিশ্বের রাষ্ট্রনেতারা, যারা আজও ইসলাম কবুল করো নাই, আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী শুনে রাখো, মৃত্যুর আগে যদি ইসলাম কবুল তোমরা না করো, তোমার প্রত্যেকেই এক একটা জাহান্নামের কীট ছাড়া কিছুই নও। অতএব তোমাদের সামনে কোনো মুসলমান সেজদা করতে পারে না, তোমরা মুসলমানের দুশ্মন, তোমরা মানবতার দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমাদের সঙ্গে আমাদের কোনই সম্পর্ক নাই। হ্যাঁ, ইল্লাম তাত্তাকু মিনহুম তুকাত, দুনিয়াবী স্বার্থে তোমাদের কারণে আমরা তোমাদের থেকে তোমাদের সঙ্গে খাতির করি, আখেরাতের স্বার্থে নয়। একমাত্র ইসলাম সেই দিন, আর সেই ইসলামকে বলা হচ্ছে ক্যান্সার। ইসলাম কবুল করার কারণেই আবু জেহল, আবু লাহাবের গোষ্ঠীরা সারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হয়েছিল। যে ওমর রসুলকে হত্যা করতে এসেছিল, কোরআন শুনে সে মুসলমান হয়ে গেছিল। যে তরবারি সে এনেছিল রসুলকে হত্যা করার জন্য, এই তরবারি রসুলের দেহরক্ষীর কাজ করেছে। অসংখ্য মানুষ এরকম হয়েছে, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 15 বার চেষ্টা করা হয়েছে। এমনকি সর্বশেষ মক্কা বিজয়ের দিন কাবা ঘর তওয়াফ করার সময়, যেখানে একেবারেই অস্ত্র নিষিদ্ধ, পিতৃহন্তার পর্যন্ত প্রতিশোধ নেওয়া হয় না, আর সেইখানে তিনি মক্কা বিজেতা সেনাপতি হিসেবে তওয়াফ করছেন, অথচ তার মধ্যেও তাকে হত্যা করার জন্য গোপনে ছুরি নিয়ে তওয়াফ করেছিল। আল্লাহ রসুল আল্লাহর ওহী পেয়ে তাকে জেনাজা ধরে ফেলেছিলেন। মক্কাতে ফিরে গিয়ে মদিনায় গিয়েছেন, মদিনায় মসজিদে সালাত আদায় করছেন, সেখানেও দুজন মেহমানের বেশে তার সামনে গিয়েছে, সেখানেও কোলাকুলি করার সময় পিছন থেকে তাকে ছুরি মারার চেষ্টা করেছিল। আল্লাহর পক্ষ থেকে হাত অবশ হয়ে যাওয়াতে কিছু করতে পারেনি, ওখান থেকে বেরিয়ে গিয়েছে। প্রতিশোধ নেননি আল্লাহ রসুল, যে আমার নিজের জীবনের জন্য আমি প্রতিশোধ নেব না, চলে যাও। ওখান থেকে বেরিয়ে কিছু দূর গিয়েই তার কাঁধে এমন এক ফোড়া উঠেছে, সে ফোড়া যন্ত্রণায় এক বুড়ির বাড়িকে আশ্রয় নিয়েছিল। বুড়ি যাবতীয় ট্রিটমেন্ট করে কিছুই করতে পারেনি, শেষে বলল, আমার এই অসুখ সারবে না, তুমি চেষ্টা করো না, মোহাম্মদের বদদোয়া লেগেছে, আমি আজকে মোর বই। কিছুক্ষণ পরেই শেষ। দুনিয়া এরকম, তারা চেনে নেই আমার রসুলকে, তিনি কি মানুষ। আর তাকে নিয়ে আজে বাজে নাটক বানিয়ে, সিনেমা বানিয়ে, প্রদর্শনী করে ফেসবুকে, ইন্টারনেটে, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়ার যা অপচেষ্টা তারা করছে, তারা আল্লাহর গজব থেকে কখনো রেহাই পাবে না। আল্লাহ, তুমি ইসলামকে, তুমি কোরআনকে, তোমার মুসলিম উম্মাকে রক্ষা করো। হে আল্লাহ, তোমার প্রদত্ত গ্রন্থ কোরআনের মর্যাদা আমরা দুর্বল মুসলমান আমরা পারি না, তুমি সাহায্য করো আমাদেরকে। মুসা যে দোয়া করেছিলেন ফেরাউনের বিরুদ্ধে, আমরা সেই দোয়া করব। যখন মুসার কম্পন ইসরায়েলের ছেলে সন্তানদেরকে জবাই করা হচ্ছিল জাল্লাদ দিয়ে, মায়ের সামনে একেবারে নবপ্রসূত সত্য বাচ্চাটাকে যখন দুটুকরা করা হয়, বলুন কোন মা কি সহ্য করতে পারে? এত বড় শাস্তি দিচ্ছিল যখন, তখন তারা এসে বলেছিল, হে মুসা, তুমি নবী হয়ে আমাদের লাভ কি হলো? আজ আমরা সব নির্যাতনের শিকার, আমরা কি করতে পারি বলো? মুসা তখন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, তুমি ফেরাউনকে শক্তি দিয়েছ, সামর্থ্য দিয়েছ, জাকজমক দিয়েছ, অর্থবল দিয়েছ, জনবল দিয়েছ, আমরা মিসকিন, আমাদেরকে তুমি কিছুই দাও নাই, আমরা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, এই দুর্বল বনু ইসরায়েলকে তুমি রক্ষা করো। নবী মুসার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছিল। সে যুগের শ্রেষ্ঠ নরপতি ফেরাউন 7.5 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউনের মুসার পিছু ধাওয়া করেও, ওদিকে সাগর, সামনে ফেরাউনের বাহিনী, মাঝখানে নির্যাতিত মুসা এবং বনু ইসরায়েল, কি অবস্থা হবে তখন? আল্লাহর সাহায্য নেমে এলো, সাগর দুভাগ হয়ে গেল, মুসা তার লোকজনে বেরিয়ে এলেন, ওই সাগরের মাঝখানে ফেরাউন তার লোকজনে পড়ল, সঙ্গে সঙ্গে ডুবে ধ্বংস হয়ে গেল পৃথিবী থেকে। আল্লাহ যদি ইচ্ছা করেন, আজকের যুগের পরাশক্তি বরাক ওবামা ঠিক অমনি করে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। সে কোরআনে হাত দিয়েছে, ইসলামের গায়ে হাত দিয়েছে, মুসলমান হাজারো হাজারো ধ্বংস হবে, যায় আসে না, কিন্তু কোরআন এবং ইসলাম নিয়ে কটাক্ষ করবে, সিনেমা বানাবে, এটার জন্য আমরা দুর্বল। আল্লাহ, ক্ষমতা নাই, তাই তোমাকে প্রার্থনা করছি, তুমি তোমার কোরআন এবং তোমার ইসলামের মর্যাদা অক্ষুণ্ণ রাখো। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের প্রার্থনা কবুল করো। হে আল্লাহ, কোরআন নিয়ে যারাই বেয়াদবি করবে, তুমি কাউকে ছেড়ো না এই দুনিয়াতে, তাহলে এরা সব নাশ করে দেবে। তোমার কোরআন, তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষের সামনে অক্ষুণ্ণ থাকে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।